দিলুম পাছ গেপ তো অতি চম্মা তো পাকা বিওয়া পাবুতে দোগামে মঞ্জিলে রাহা মনায়ল দা জোদা বুতে মচিনচো দর্দ পতো মচিনচো গম দিলা সগে বলে তো হঙ্গতা পম্মা ছু দুনিয়ায় বড়া বুতে দিলুয়তী পচগে পিচম্মা পৃষ্ট কুমা সঙ্গতি দিলুয়তী পচগে পিচম্মা পৃষ্ট কুমা সঙ্গতি নুমনি নামা মগর কে তোবতি ও মনবতি দিলুয়তী পচগে পৃষ্ট গোমা সঙ্গতি ৃষ্ট গোমা সঙ্গতি बनी।